الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الدهر وأنا الدهر جابتيو حمد وثناء الله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামীকাল বাংলাদেশে পহেলা বৈশাখ, রেডিও টিভিতে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে, সর্বত্র নিশ্চিদ্র নিরাপত্তার জন্য প্রশাসন কঠিন ব্যবস্থা নিচ্ছে। আগামী দিন বাংলাদেশ নতুন সাজে নাকি সজ্জিত হচ্ছে, নববর্ষের উন্মাদনায় কিছু মানুষ পাগল হয়ে গেছেন। খতিব হিসেবে আমাদের দায়িত্ব মুসলিম জনতাকে এই বিষয়ে সঠিক তথ্য পেশ করা। মানুষের জীবনের এমন কোন দিক ও বিভাগ নেই যেখানে ইসলামের দিক নির্দেশনা নেই। যারা ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলেন তারা নিজেরা কতটুকু বোঝেন আল্লাহই ভালো জানেন। ইসলামকে মানুষের জীবন থেকে নির্বাসিত করার কূট পরিকল্পনা নিয়েই ইহুদি নাসারারা সেকুলারিজম সৃষ্টি করেছে। পৃথিবীর এমন কোন ধর্ম নেই যা ইসলামের মতো শাশ্বত, সামগ্রিক এবং সত্য ও ন্যায় দ্বারা পরিপূর্ণ। সকল ধর্ম ইসলামের বাহিরে যতগুলো ধর্ম আছে সবটাই মানুষের তৈরি। যে যত দাবি করুক না কর, ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ইলাহি ধর্ম নাই। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من هذه الأمة يسمع رسالتي ولم يؤمن بي ফায়ামুত ওয়ালাম ইউমিন বি ইল্লা মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। আমার এই উম্মতের মধ্যে, অর্থাৎ উম্মতে দাবা উম্মতে ইজাবা, মুসলিম হোক আর অমুসলিম হোক, আমি মুহাম্মাদের আগমনের পরে পৃথিবীতে যত মানুষের বসবাস এখন আছে, যারা আমার আবির্ভাবের খবর জেনেছে অথচ আলাম ইউমিন বিমা উরসিলতু বিহি, আমি যে রেসালাত নিয়ে দুনিয়াতে এসেছি, যে নবুয়ত নিয়ে দুনিয়াতে এসেছি, তারপরে ইমান আনেনি, ইহুদিয়ান কানা ও নাসরানিয়ান, সে ইহুদি হোক আর নাসারা হোক, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই সে জাহান্নামী হবে। মুসলিম শরীফের হাদিস মনে রাখবেন, নির্বিঘ্নে নির্ভয়ে সব জায়গায় বলবেন, এটাও ধর্ম ওটাও ধর্ম, সব ধর্মের সমান যারা বলে তারা ইসলামের দুশ্মন, ইসলামের সরাসরি শত্রু, জেনে শুনে বললে সে সবচেয়ে বেশি পাপী, না জেনে বললে হয়তো আল্লাহ মাফ করবেন। মানুষের নিজস্ব কপল কল্পিত যব ব্যবস্থা কশ্চিন কালো ত্রুটি শূন্য হতে পারে না, আর সেজন্যই পুলিশ লাগে, র্যাব লাগে, নিশ্চিত নিরাপত্তা লাগে। কই ঈদ উল ফিতর ঈদ উল আজহার সময় তো নিশ্চিত নিরাপত্তার দরকার হয় না, তখন তো পুলিশ র্যাব কোনো প্রয়োজন হয় না, জুমার দিন তো কোনো পুলিশ লাগে না। তা নিশ্চয় এটি এমন কোন অপকর্ম যে কর্মটা মানুষ করছে স্বভাববিরুদ্ধভাবে, অন্যায়ভাবে, সেটাকে চালিয়ে নেওয়ার জন্যই সরকার আমাদের ট্যাক্সের পয়সা লালিত পুলিশ বাহিনীকে ব্যয় করছে। এটা কোন সংস্কৃতি নয়, সংস্কৃতি হলে সেটাই যেটা মানুষের ভিতরের অনুশীলিত কৃষ্টির পরিশীলিত বহিঃপ্রকাশকে সংস্কৃতি বলা হয়। ভিতরে যার ভালো মানুষই আছে বাইরেটা তার ভালো হবে, যার ভিতরে নষ্টামী আছে বাইরেটা তার নষ্টামী হবে। যে পেঁয়াজ খায় তার ঢেকুরটা পেঁয়াজের ঢেকুর ওঠে, যে বিরিয়ানি খায় তার ঢেকুরটা বিরিয়ানির ঢেকুর ওঠে, ভিতরটা যার পচা বাইরটাও তার পচা। তো সংস্কৃতির নামে যে বেলল্লাপনা করা হয়, বেহায়াপনা করা হয়, নারী পুরুষের ঢলাঢলি করা হয়, এটা কশ্চিনকালের সংস্কৃতি নয়, এটা ফালতু জিনিস। আগামীকালকে ছেলেরা সব মাথা কালি চুন কালি মাপকে মুখে বস্তা মুড়ি দিয়ে রাস্তা হাঁটবে, বস্তার গায়ে আলকাদ্দা মাখানো থাকবে, গাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, হাত পাতবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা ক্ষেত্রে তথাকথিত চারুকলার নাম করে হুতুম পেশা বানাবে, কয়েক হাত দীর্ঘ সাপ বানাবে, কুমির বানাবে, রাস্তা ওইগুলো ঘাড়ে ঘরে হাঁটবে, আর নিজের মুখে সব সাপ ব্যাং হুতুম পেশার ছবি কালি দিয়ে একে একে রাস্তায় ঘুরবে, আর বলবে এটাই হল আমাদের নববর্ষের সংস্কৃতি। উচ্চ শিক্ষিত এইসব তো শিক্ষক এবং ছাত্ররা জানে না, যদি তারা জেনে শুনে করে তোরা জ্ঞান পাপী, আর না জেনে করলে ওরা পাগল, হয় দুটির একটা হইতে হবে। এর মধ্যে দুটি ষড়যন্ত্র আছে মুসলমানদের বিরুদ্ধে, এক হল আকিদাগত ষড়যন্ত্র, আরেকটা হল অর্থনৈতিক ষড়যন্ত্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য, একটা রাজনৈতিক ষড়যন্ত্র। তিনটা ষড়যন্ত্র কাজ করছে নববর্ষের মধ্যে, ওটা পরে বলছি, আগে আপনি কোরআনের আয়াতটা শোনেন, আল্লাহ কি বলছেন, ইন্না ইদ্দাতা শুহুরিনদাল্লাহ ইসনা আশারা শাহরান ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এই পৃথিবীতে আল্লাহ পাক বারো মাসে সৃষ্টি করেছেন, বারো মাস, এটা আমাদের তৈরি করে বারো মাস না, এটা আল্লাহই করে দিয়েছেন। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এটা আল্লাহ সৃষ্টি করা, নাম আপনি করেছেন বটে কিন্তু মৌসুম আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহর কিতাব নির্ধারিত সময়সীমা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হল সরল দ্বীন, ফালা তাজলামু ফীহিন্না মিনহা আরবাতুন হুরুম, এই বারো মাসের মধ্যে চারটা মাস হলে মহাসম্মানিত, চারটা মাস হল জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম এবং রজব, হজের আগে পরে দুই মাস এবং হজের মাস এবং তারপরে গিয়ে রজব মাস, এই চারটা মাস মহাসম্মানিত। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই চার মাসে তোমরা নিজেদের উপরে অত্যাচার করো না, জুলুম করো না, মারামারি কাটাকাটি করো না। আরবদেরকে আপনি খুব খারাপ বলেন, এক কথা আইএমএ জাহেলিয়াত বলেন, তাই মনে করি আধুনিক যুগের এই সমস্ত জাহিলদের চাইতে জাহেলি আরবরা হাজার গুণ বেশি ভালো ছিল। তারা এক বছর মধ্যে অন্তত চার মাস তারা মারামারি করত না, আর তোমাদের চারটা মিনিটও অবসর নেই মারামারি থাকতে পারো না, ঘুমের মধ্যেও বিরোধী দলকে খতম করার চেষ্টা করে। তারা চার মাস অন্তত নিরুপদ্রব থাকত, আমাদের চারটা দিনও নিরাপদ থাকার সুযোগ নাই। আল্লাহ বলছেন এই মাস কটাতে তোমরা আপোষে জুলুম করো না। হ্যাঁ, যদি মুশরিকরা তোমাদের উপরে লড়াই করতে আসে, হামলা করে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে পাল্টা হামলা করতে পারো, তার বেশি নয়। আলামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, মনে রেখে দিও আল্লাহ মুত্তাকিদের সঙ্গে থাকেন, যারা আল্লাহ বিরু তাদের সঙ্গে থাকেন। এই বারো মাস বিভিন্ন দেশে বিভিন্ন নাম, বাংলাদেশের নাম হয়েছে বৈশাখ মাস, এর পিছনে ইতিহাস আছে। সম্রাট আকবর জনগণের কাছ থেকে রাজস্ব আদায়ের সুবিধার্থে ফসলি মৌসুমে বছর শুরু করেছিলেন, তার যে মন্ত্রিপরিষদ ছিল আমাদের মতো পাগলের দল ছিল না, সে যুগে শ্রেষ্ঠ জ্ঞানীগুণে নিয়ে তিনি মন্ত্রিপরিষদ বানিয়েছিলেন, আবুল ফজল ফয়েজি, টডরমল, এদের ধারে কাজার ক্ষমতা আমাদের কারণ নাই, তাদের লিখিত বইগুলো পড়ে দেখবেন। তাদেরকে তিনি বললেন ফসল যখন ওঠে ঘরে তখনই খাজনা চা ওঠে উত্তম, যখন ফসলই নেই তখন খাজনা চাইলে জনগণের উপর তো জুলুম হবে, ভালো কথা না? তো দেখো তো বাংলাদেশে কোন সময় ফসল ওঠে, দেখা গেল যে এই সময় ফসল ওঠে, এখন তো ইরিজনের চোটে পড়িয়ে আপনার দেশে ফসল মৌসুম হারিয়ে গেছে। সেই হিসাবে ফসলি মৌসুম হিসাব করে 1963 হিজরিতে এটা করা হয় মহরম মাস, তো ওই পহেলা মহরমটা আমাদের এখানে পড়ে গেছে পহেলা বৈশাখ, সেই সময় সেইটা অনুযায়ী পহেলা বৈশাখ নববর্ষ বাংলাদেশে, কারণ এই পূর্ব বাংলার মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, মহরম মাস ইসলামী ক্যালেন্ডারের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। পশ্চিমবঙ্গে হিন্দুরা শকব্দ ব্যবহার করে, কিন্তু রাষ্ট্রীয় কারণে সম্রাট আকবরের শাসনের কারণে সবাই তারা মেনে নিতে বাধ্য হয়েছিল। যখন মোগল পিরিয়ড চলে গেল, ব্রিটিশ পিরিয়ডও চলে গেল, যখন ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হল, তখন ওরা আগের মতোই শকব্দ চালু করল। শকব্দ নিয়ম হল চৈত্র মাস থেকে বছর শুরু, আর আমাদের এখানে মহরম মাসের সঙ্গে মিল হওয়ার কারণে আমাদের বাংলাদেশের নিয়ম হল বৈশাখ মাস থেকে বছর শুরু, বাংলা নববর্ষ বাংলাদেশে বৈশাখ মাসে শুরু, বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গে চৈত্র মাস থেকে শুরু। 1966 সালে 17 ফেব্রুয়ারিতে ডক্টর শহীদুল্লাহ নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি বছর গণনার সহজ হিসাব করার জন্য বারো মাসকে দুই ভাগে ভাগ করেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই পাঁচ মাস 31 দিনে, আর আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত সাত মাস হল 30 দিনে। তৎকালীন পাকিস্তান সরকার এটা মেনে নিয়েছিলেন, বর্তমান বাংলাদেশ সরকার এটা মেনে নিয়েছেন, ফলে বাংলাদেশে চৈত্র মাস 30 দিনই হয়, পশ্চিমবঙ্গ এটা মানেনি, তারা তাদের সেই দেবতার সেই শকব্দের হিসাবে চলছে, ফলে পশ্চিমবঙ্গে চৈত্র মাস 31 দিনে। ফলে আগামীকাল বাংলাদেশে পহেলা বৈশাখ হলেও আগামীকাল পশ্চিমবঙ্গে 31শে চৈত্র, ফলে ওদের পহেলা বৈশাখ একদিন পরে। উভয় বাংলার এত মিল, প্রেম প্রীতি, এইখানে যে গরমিল, কারণ আমরা ইসলামী ক্যালেন্ডার ফলো করেছি, ওরা শকব্দ ক্যালেন্ডার ফলো করে, এটা হলে ভিতরে খবর জেনে রাখেন। রাজনৈতিক বিষয়টা এই যে উভয় বাংলা মিল হতে হবে, আমরা ওরাও বাঙালি, আমরাও বাঙালি, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি আমাদের নেতা, অত এপার বাংলা ওপার বাংলা মিলে মেলবন্ধনে আবদ্ধ হও। উভয় বাংলা মিল হলে এই বাংলা স্বাধীনতা থাকবে না। 1905 সালে বঙ্গভঙ্গ যখন করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্ট, তাদের সুবিধার্থে লর্ড কার্জন যখন ঘোষণা করলেন, বাপরে বা, রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে সমস্ত হিন্দু নেতারা খেপে গেল, না বাংলা মাকে অঙ্গ বিচ্ছেদ করা যাবে না, এপার বাংলা ওপার বাংলার একই বাংলার দুই মা, একই বাংলার দুইটা অংশ, দুটাকে এক করা দরকার, বিভক্ত করা যাবে না। বিবিসি চেন অব মাদার তারা বললেন, দীর্ঘ 6 বছর সংগ্রাম করার পরে অবশেষে ব্রিটিশ গভর্নমেন্ট পুনরায় দুই বাংলাকে এক করে দিলেন 1911 সালে। এসে দুই বাংলাকে এক করার জন্য জাতীয় সংগীত রচনা করলেন, ওমা তোমার আকাশ তোমার বাতাস তোমার বুকে ঠেকাই মাথা। এবার বাংলা ভর বাংলাকে মিল করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটা রচনা করলেন, হতভাগা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওই মিল করা গানটাই বানিয়েছে আমাদের জাতীয় সংগীত, যাতে আবার উভয় বাংলা মিলে ভারতের অধীনস্থ একটা রাজ্যে পরিণত হয়ে যায়। এই সংগীত জাতীয় স্বাধীনতার সংগীত নয়, এই সংগীত জাতীয় পরাধীনতার সংগীত। ইতিহাসের কথাই বলে, এর মধ্যে রাজনৈতিক দূরদর্শিতা যারা আছে তারা বোঝেন, এই সাংস্কৃতিক বন্ধন নাম করে, বাঙালি বাঙালি করে আমাদের ঐতিহ্য খতম করার পুরো পরিকল্পনা এখানে আছে। হিন্দু বাঙালি আর মুসলিম বাঙালির সংস্কৃতি কখনোই এক নয়। হিন্দু বাঙালি জল পান করে, মুসলিম বাঙালি পানি খায়। কি আপনারা জল খান নাকি? হিন্দু বাঙালি মাসি পিসি বলে, মুসলিম বাঙালি মা খালা বলে। হিন্দু বাঙালি গয়া কাশী যায়, মুসলিম বাঙালি মক্কা মদিনা যায়। ঘুমপুরির স্বপ্নের মধ্যে মুসলিম বাঙালি মক্কা যায়, আর ওরা স্বপ্নের মধ্যে গয়া কাশী যায়। মুসলিম বাঙালি কাকা কাকি বলে হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি চাষা চাষি বলে। সব জায়গাতেই কথায় বাটায় ওঠায় বসায় চালচলন সব জায়গায় পার্থক্য, এমনকি গায়ে যে জামাটা আমরা দেই এটার মধ্যেও পার্থক্য আছে। তারা ধুতি পরে, আমরা লুঙ্গি পরি। যদি পাঞ্জাবি গায়ে দেওয়া হয় তাদের পাঞ্জাবি আলাদা, আমাদের পাঞ্জাবি আলাদা। তাদের মেয়েরা মাথায় সিঁদুর দেয়, আমাদের মেয়েরা মরি গেলেও মাথা সিঁদুর দেবে না। সব জায়গায় পার্থক্য আছে। তাদের মেয়ের সঙ্গে আমাদের মেয়ের ছেলেদের বিবাহ হয় না, আমাদের মেয়ের সঙ্গে তাদের ছেলের বিবাহ হয় না। সংস্কৃতি এক কশিন কালেও নয়, আবহমান কালের সার্বজনীন সংস্কৃতি নাকি পহেলা বৈশাখ। আমাদের বয়স তো প্রায় 65 বছর হয়ে গেল, জীবনে কখনো দেখেনি আমাদের গ্রামে কোন পহেলা বৈশাখের কিছু হয়েছে। যারা বলেন তারা কোথাতে বলে আল্লাহ ভালো, ওরা কি আল্লাহর আসমানতে নাজিল হয় নাকি মাটিতে উঠে, বুঝি না কিছু। এটা কোন দেশের মানুষ? অথচ আমাদের গ্রামে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছে, জন্ম থেকে আমি হিন্দু মহিলা কোলে পিঠে চড়ে মানুষ হয়েছি, কোনদিন দেখিনি তারা কিছু করে বা আমরা কিছু করি। এখন দেখছি পত্রপত্রিকা রেডিও টিভিতে হই হয়েছে রই রই কারবার, এগুলো পেছনে পুরো রাজনৈতিক কারবার আছে। উভয়ের সংস্কৃতি সম্পূর্ণ পৃথক। সংস্কৃতি তৈরি হয় বিশ্বাসের আলোকে, মানুষের বিশ্বাসের আলোকে এই সংস্কৃতি সভ্যতা সবই তৈরি হয়। মুসলমান তার সার্বিক জীবনে ইসলামের সংস্কৃতি অনুসরণ করে, তারা তাদের সার্বিক জীবনে তাদের শিরকি সংস্কৃতি অনুসরণ করে। তারা একটা গোস্ত খায় তাও খাসি বলি দিয়ে খায়, আমরা ওই খাসিটা জবাই করে খাই। তারা আল্লাহর নামে কখনো জবাই করে না, আমরা আল্লাহর নামে জবাই করি। তাদের খাসি আমাদের খাওয়া নাজায়েজ। এতই তো মেল, এখানে মিল হয় না কেন? আমরা যে গরু দিয়ে কোরবানি করি, তারা সে গরুকে দেবতা বলে। এই গরুর জন্য সিলেটে গৌর গোবিন্দ আমাদের এক আলেমকে হত্যা করে ফেলে, যার জন্য সিলেট বিজয় হয় পরবর্তীকালে এসে। গরুর জন্য বহু মুসলমানের জীবন যাচ্ছে ইন্ডিয়াতে, এমনকি পশ্চিমবঙ্গে আজান দেওয়ার স্বাধীনতা নেই, মুক্তিতে বলে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। এখানে উলু দেওয়ার স্বাধীনতা আছে, এখানে হিন্দুরা শাক বাজে মিছিল মিটিং সবই করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানদের এমনকি আজান দেওয়ার অধিকার নেই মাইকে। খুবই তো লম্বা লম্বা কথা বলেন সবাই। হ্যাঁ, এবার আসেন অর্থনৈতিক ক্ষতি যেটা এর মধ্যে আছে, ইলিশ মাছ আর পান্তা খেতে হবে, জীবনে পান্তা শেখে দেখে না। এই দিন ইলিশ আর পান্তা 500 টাকা প্লেট, 1000 টাকা প্লেট, 1200 টাকা প্লেট, গরিবের সঙ্গে নির্মম রসিকতা, ইচ্ছাতে কি হতে পারে? যেখানে ডাস্টবিন থেকে খাদ্য কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, এই দৃশ্য হর হামেশা ঢাকার রাজপথে। সম্প্রতি কয়েকজন খেলোয়াড় ছিলেন ঢাকাতে, খেলোয়াড়রা এই দৃশ্য দেখেছেন, মোবাইলে ছবি তুলে নিয়েছেন, ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, চোখে টকটকে পানি পড়ছে। হায় রে বাংলাদেশ, যেখানে খেলার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, একদিন দুদিন খেলা হবে, ঢাকাতে কোটি কোটি টাকা ধনীদের পকেটে চলে যাচ্ছে, আর সেই ঢাকাতে গরিব মানুষটি পেটের দায়ে কুকুরের সঙ্গে প্রতিযোগিতা করে ডাস্টবিনের খাদ্য কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আর আমরা হচ্ছে খেলা করার জন্য এই দেশে, খেলোয়াড়রা কি করবে? ক্ষমতা তো কিছু নাই, তার চোখে দুফোঁটা পানি ঢাকার রাজপথে ফেলে দিনের দেশে চলে গেছে। দেই কৌশব রাজনীতিকদের, তারা বারবার গরিবের কথা বলে, গরিবের ধোকা দিয়ে ভোট নিয়ে ভয় দেখে, হুন্ডা লাগিয়ে গুন্ডা লাগিয়ে সন্ত্রাস করে টাকা নিয়ে ভোট নিয়ে তারা নেতৃত্ব করে, অথচ গরিবের জন্য একদিন তাদের চোখে পানি পড়ে না, বিদেশিদের চোখে পানি পড়ে। এটা সংস্কৃতি নয়। পান্তা খাবে আজকে, ওই গরিবের জন্য পান্তা খাবে, দেখো আমরা পান্তা, পান্তা আমাদের সার্বজনীন, এটাও বোধ হয় সংস্কৃতির অংশ মনে হয়। এবার ইলিশ খেতে হবে, সমস্ত পুকুরগুলো ভূমিদস্যুরা ভরে দিল, রাজশাহী পুকুরের শহর পুকুর আর নাই, হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে রাজশাহীর পুকুর বন্ধ করার জন্য। কে শোনে কার কথা? যারা প্রশাসনে আছে, যারা জনপ্রতিনিধি, তারাই সবচেয়ে জননির্যাতক। যত পুকুর সবরে ভরাট করে ফেলে দিল, কে ঠেকাবে? পুলিশের ক্ষমতা নেই, কারণ জনপ্রতিনিধি আমি, আমার হুকুমে পুলিশ নড়বে। কিসের হাইকোর্ট? আমি তো বড় হাইকোর্ট। ফলে মাছ নাই, ছিল আমার নদীতে মাছ, শেষ, ইলিশ সব চলে যাচ্ছে ইন্ডিয়াতে, বাংলাদেশের লোক ইলিশ খেতে পায় না। জাটকা মৌসুম মানে ইলিশ প্রজনন মৌসুম, ইলিশের এখন মা পেট ডিম ছাড়বে, ডিম হলে বাচ্চা হবে, এগুলো বড় হতে সময় দিতে হবে। এজন্য সরকার, বিগত সরকার করে গেছিল, এটা অত্যন্ত ভালো কাজ করে গেছিল যে পহেলা মে পর্যন্ত কেউ ইলিশ মাছের ধরার জন্য জাল ফেলতে পারবে না নদীতে, ইলিশ মাছ ধরা নিষিদ্ধ দেড় দু মাস, যাতে মাছগুলো বড় হয়। পহেলা বৈশাখ 14 এপ্রিল, অর্থাৎ পহেলা মে আসার 15 দিন আগেই, 16-17 দিন আগেই ইলিশ মারা শুরু হয়ে গেছে। মা ইলিশ মরলে, একটা মা ইলিশের সঙ্গে কত হাজার হাজার ডিম নষ্ট হয় তাতে বুঝতে পারেন। ফলে ইলিশ মাছ খতম করার একটা সুন্দর সুকৌশল, এটা ষড়যন্ত্রের মধ্যে চলছে। এই ইলিশ সব চলে যাচ্ছে ওপার বাংলায়, হতভাঙা বাংলাদেশি বোকার দল সমান ইলিশ মারছে, কে আইন মানে? ফলে এটা হলো অর্থনৈতিক ক্ষতি আমাদের, বাংলাদেশের জিডিপি অর্থাৎ জাতীয় আয়ের 100 ভাগের 1 ভাগ আসে শুধুমাত্র ইলিশ মাছ বেচা টাকা থেকে, আর সেটাকে খতম করে দেওয়া হচ্ছে এই তথাকথিত পহেলা বৈশাখের নাম করে। এবার আসেন চূড়ান্ত যে ক্ষতিটা আমাদের করে দিচ্ছে, সেটা এই যে আমাদেরকে শিখানো হচ্ছে এই হুতুম পেশা, কুমির, যত রকম চতুষ্পদ প্রাণী, এগুলো ছবি আঁকিয়ে মূর্তি নিয়ে ঘাড়ে ঘুরে বেড়িয়ে আমাদের শিখানো হচ্ছে, হে মানুষ, তুমি আসলে ছিলে বানর, শুকর, হনুমান, ওখান থেকে উদ্বোধিত রূপ হিসাবে তুমি আজকে মানুষ হয়েছ। এই থিওরি অফ এভলিউশন বা বিবর্তনবাদ, যেটা ডারউইনের নাস্তিক্যবাদ, সেই দিকে আমাদের ছেলেদেরকে প্রলুব্ধ করার জন্য এই সমস্ত মূর্তি আঁকিয়ে ঢাকার রাজপথ গরম করা হয়, বিভিন্ন বিভাগে জেলা শহরগুলো যেগুলো করা হয়। মনে রাখবেন, মানুষ কখনোই বানর ছিল না, মানুষ কখনোই হনুমান ছিল না, মানুষ শুরু থেকেই মানুষ হিসেবে দুনিয়াতে এসেছে, কোরআন মিথ্যা নয়, আপনি মিথ্যা হতে পারেন। আপনার বিজ্ঞান লাখ লাখ বৈজ্ঞানিক যদি এক কথা বলে যে মানুষ আগে বানর ছিল, আর কোরআন যদি বলে যে মানুষ আদম থেকে শুরু হয়েছে, আপনি কোনটা বিশ্বাস করবেন? কোরআন বাতিল করে ডারউইনকে উপরে তুলতে হবে, আবারও জেল খাটতে প্রস্তুত আছে সন্ডাকে সরকার। এই বাজে জিনিস বন্ধ করো, আল্লাহ তোমাদের হাতে ক্ষমতা দিয়েছিল, যা ইচ্ছে তাই করবে, এটা কোশ্চিন করে আলেমরা বরদাস্ত করবে না। মানুষ কখনো বানর ছিল না, মানুষ কখনো হনুমান ছিল না, মানুষ মানুষ হয়েই দুনিয়াতে এসেছে। ওয়াইজ ক্বাদ রাব্বুকা লিল মালাকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআনে সূরা বাকারা 30 নম্বর আয়াতে পড়তে পড়তে যাও সামনে দেখো মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। ওয়ালাকাদ খালাকনা ইনসান মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ তাই মানুষকে সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর তোমরা বলছো বানর থেকে। আমরা বানরের পোতা নাতি পোতা নাকি? আমরা কে কাকে বুঝাবে? তথাগত জ্ঞানী মানুষ নামধারী কিছু লোক আছে সরকারের পিছিয়ে লেগে আছে, সরকারকে সবসময় মিসগাইড করে তারা। মানুষ চিরদিন প্রথম মানুষ, প্রথম নবী, জ্ঞান সম্পন্ন মানুষ, আর ডারউইনের মানুষ হলেও বানর হনুমান। এখন কোটি বছর আগে ডাইনোসর বের করে, ফসিল বের করে আর বলে এইগুলি ছিল আগে মানুষের পূর্বপুরুষ, এসব ধোকা দিতে চলবে না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে মানুষ কি ছিল। মানুষ প্রথম মানুষ জ্ঞান সম্পন্ন আদম আলাইহিস সালাম, তার পরবর্তী মানুষ নূহ আলাইহিস সালাম, এমনি করে মানুষের ইতিহাস চলে আসছে। যতদিন দুনিয়া থাকবে আল্লাহর হুকুমে মানুষ থাকবে, মানুষ চিরকাল আদমের আওলাদ হিসেবে থাকবে। কোরআনের সব জায়গায় আমাদেরকে বনু আদম বলা হয়েছে, তাই বলা হয়নি? বনু আদম মানে কি? আদমের সন্তান আমরা, আমরা বানরের সন্তান নই। তথাগত এই নববর্ষের নামে এই সমস্ত বানর হনুমান হুতুম পেশা কুমির এইগুলোর মূর্তি ঘাড়ে ঘুরে আমাদের তরুণ ছেলেদের মাথায় করে ঘাড়ে ঘুরে ঘোরানো হবে, আর মেয়েগুলোকে আবল তবল শাড়ি পরিয়ে, হলুদ শাড়ি পরে লারাল্লাপ্পা করানো হবে। এইটাই হল আমাদের আজন্মকালের সার্বজনীন সংস্কৃতি। শচীনকালেও তা নয়, মানুষের মানুষের ধর্ম এবং মানুষের মানুষের লিঙ্গ বৈষম্য দূর করে সবাইকে মানবরূপী একটা সাধারণ দ্বিপদ প্রাণী বানানোই তাদের উদ্দেশ্য। মানুষের আকিদা বিশ্বাস আমলে কোনো পার্থক্য তাদের কাছে গৃহীত নয়। এ তিনমুখী ষড়যন্ত্রে কাজ করছে, রাজনৈতিক ষড়যন্ত্র, অর্থনৈতিক ষড়যন্ত্র আর আকিদাগত ধর্মীয় ষড়যন্ত্র। এ তিন ষড়যন্ত্রের কাজ করছে তথাগত পয়লা বৈশাখের মধ্যে। অর্থাৎ হিজড়ি নিয়ে কোনো মাথাবাদী কিন্তু হয় না বাংলাদেশে, খেয়াল করে দেখবেন, হিজড়ি নিয়ে কোনো মাথাবাদী নাই, এমনকি পহেলা জানুয়ারি নিয়েও কোন মাথামতি নেই, মাথামতি খালি পহেলা বৈশাখ নিয়েই। এর মধ্যে কি আছে তাদের বুঝতেই পারেন। অতএব আমাদের যা দায়িত্ব আপনাদের খালি বলে গেলাম, কোরআন হাদিসের সঙ্গে এর কোন সম্পর্ক নাই। মুসলমানের নিজস্ব আকিদা অমলমতা তাকে চলবে, তার জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিস অনুযায়ী তাকে চলতে হবে, এর বাইরে গেলে বিভ্রান্তিতে পড়বে। আল্লাহ পরিষ্কার নিষেধ করেছে, লা তাসুবুদ্দাহর ওয়া আনাদ্দাহর, তোমরা জমানাকে গালি দিও না, আমি জমানা সৃষ্টিকর্তা, অতএব সকাল বিকাল সন্ধ্যায় সবই আমি করে থাকি। তোমাদের হুকুমে সূর্য ঘোরে না, তোমাদের হুকুমে চন্দ্র ওঠে না, ওটা আমার হুকুমে চলে। সূর্য প্রতিদিন সকালে ওঠে, সন্ধ্যায় গিয়ে আমরা আরশের নিচে সেজদা করে, আমি হুকুম দিলে তবে পরদিন সূর্য ওঠে, আমার হুকুম ছাড়া সূর্যটা কোনো ক্ষমতা নাই। যেদিন কিয়ামত হবে সেদিন নিষেধ করা হয় সূর্য কালকে আর উঠবে না, বন্ধ হয়ে যাবে। নমরুদের আর ইব্রাহিমের বিতর্কে ইব্রাহিম বলেছেন আমার আল্লাহ জীবন দেন মৃত্যু দান করেন, বোকা নমরুদ বলেছিল আমিও বাঁচাতে পারি মারতে পারি, ইব্রাহিম বলেছিলেন আমার আল্লাহ পূর্ব গগনে সূর্য উদিত করেন, তুমি তাহলে পশ্চিম গগন থেকে সূর্য উদিত করো দেখি। ফাবহিতাল্লাজি কাফার, কাফের তখন হতভম্ব হয়ে গেছে আর কথা বলতে পারেন। আজকের যুগে নমরুদরা এই নিজেদেরকে মনে করে আমরাই সবকিছু করতে পারি, জি না, কোনো কিছুই খারাপ ক্ষমতা আমাদের নাই। এই একটা ভূমিকম্প ধাক্কা দিয়েছে সব ভয়ে পেশাব করা আরম্ভ হয়ে গেছে, কেন? আর তো জোরে দেওয়া ভালো ছিল, আর নেতাগুলো তো মরে না, মরেগুলো সেটা সাধারণ লোকগুলি খালি মরে। এই ভূমিকম্প ওই নেতাদের বাড়িগুলো হওয়া দরকার বেশি করে, সোজাই যায় সব আল্লাহর ভয় একটু করে, আল্লাহ ওদেরকে বাঁচাই রাখে আর আমাদেরকে মারে, দেখায় এই নেতারা সাবধান হও, কিন্তু নেতারা সাবধান হয় না। তো যার হাতে তিন পাশার ক্ষমতা নেই সে যদি ক্ষমতার বড়াই করে, আল্লাহর সঙ্গে পাল্লা করে, আল্লাহ বড় নারাজ হন। সুরায় বাকারা পড়ে দেখুন, পরপর তিনটি আয়াত, 243 নম্বর আয়াত, 259 নম্বর আয়াত, 260 নম্বর আয়াতে পরপর তিনটে ঘটনা আল্লাহ পাক শুনিয়েছেন। হিজকিলের ঘটনা, ওজারের ঘটনা, ইব্রাহিমের ঘটনা। হিজকিল একজন নবী, সেখানে কিছু লোক এক এলাকাতে এই হয়েছে, কি বলে ওটা, কি বলে টাউনের বাংলা কি বলে, প্লেগ মহামারী, মহামারীতে মানুষ সমানে মরে যাচ্ছে। ওরা ভাবলে এই এলাকা থাকবই না, পালা সব, পালিয়ে চলে গেছে একদিকে। আল্লাহ বলে রহ, তোরা পালাচ্ছিস, মৃত্যুর থেকে পালানো কারোর পক্ষে কি সম্ভব? আল্লাহ বললেন মুতু, সেটা সব মর, মরছে একটা এক ধমকে সব মরে, এমন জোরে একটা বজ্রপাত হয়েছে সবগুলো খতম। কিছুদিন পরে সেখান থেকে নবী উজার যা, নবী হিজকিল যাচ্ছিলেন, আল্লাহ এতগুলো লোক সব মেরে ফেলে, সব পড়ে আছে এখানে হাড়হাড্ডি, তো ওদেরকে বাঁচিয়ে দাও। নবীর দোয়ায় সবগুলো আবার বেঁচে গেল। আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখো এমনি করে কেমত হবে, তোমরা মরবে, আমার হুকুমে আবার বেঁচে উঠবে। দ্বিতীয় ঘটনা ওজাহের, বাতুল মক্কা ধ্বংস করে দিয়েছে বাবেল সম্রাট বখতা নাসার, সবগুলো একদম নিস্তনাবিত করে দিয়েছে। বহুদিন পরে ওজাহের ওলামায়ে বনী ইসরাইল একজন বিখ্যাত আলেম, তিনি ঘোড়ায় গাধার উপরে চড়ে ঘুরতে ঘুরতে দেখা যায় সব পড়ে আছে, বলে কি ব্যাপার, ঘুরে ঘুরে বসে বলছেন কাফা ইউহিল্লাহু হাযিহি বাদাল মউত, আল্লাহ এই এই মৃত জনপদকে কি করে জীবিত করবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলে ওকে মেরে ফেললেন, ওজারকে মেরে ফেলার 100 বছর পরে গিয়ে আল্লাহ পাক তাকে জিন্দা করছে। বলে ওজার দেখো তো তুই কতক্ষণ ঘুমিয়েছিলে, বলে ইয়াওমানা বাদে ইয়াওমিন, একদিন বা কিছু সময় হবে। বলো আচ্ছা তাই, তুমি 100 বছর ঘুমিয়েছিলে তাই নাকি, প্রমাণ এই দেখো, ফানজুরিল্লাহ তোয়া মেকা সারা বেকা, তুমি যে খাওয়ার থলেটা নিয়ে এসছিলে দেখো সে আপেল আঙ্গুর আপনার কি বলে শরাব সব আছে কিনা, ঠিকই তাজা একেবারে, আপেল মোট পচেই নেই, পানিও দেখো, অন্দুর এলা হেমারেক, তুমি যে গাধা চড়েছিল গাধাটা দেখো, ওই হাড়টি সব পড়ে আছে, তার সামনেই হঠাৎ হাড্ডিগুলো সব জীবিত হয়ে গেল, হাড্ডির গায়ে সব মাংস আবৃত হয়ে গেল, গাধা দাঁড়িয়ে গিয়ে হাম্বাম্বা শুরু করে দিল, দেখলে তোর হ্যাঁ এবার কি হবে, বলে আলামু ফালাম্মা তাবাইয়ানা লাহু ক্বালা আলামু, তখন পরিষ্কার হয়ে গেল, তখন সে বলল হ্যাঁ আন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমি এখন বিশ্বাস করলাম যে অবশ্যই তুমি সকল কাজের উপরে ক্ষমতাশালী। বলে সুবহানাল্লাহ, পড়ুন কোরআন সূরা বাকারা পড়ে দেখেন 260 নম্বর আয়াত। এবারে ইব্রাহিম একদিন বলল, ইব্রাহিম ওই যে আগুন ফেললো না, আগুন ফেললে উঠে আসছে কিছু হয়নি, ইব্রাহিম যুক্তি দেখাচ্ছিলেন নমরুদের সামনে যে আমার আল্লাহ বাঁচাতেও পারে মারতেও পারে, তো ইব্রাহিম মনের চিন্তা হচ্ছে আমি একটু আল্লাহ বলে দেখি, আমি তো বললাম বাঁচাতে পারে মারতে পারে, কথা তো বিশ্বাস তো করি, একটু চোখে তো দেখি নাই, আল্লাহ তুমি তো পারো আমি বিশ্বাস করি, ওলা কিনলে ইয়াতমাইন্না কালবি, আমার অন্তরে প্রশান্তের জন্য একটু দেখাই দাও দেখি। আল্লাহ বলছে ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না, বলে অবশ্যই বিশ্বাস করি কিন্তু মনে একটু প্রশান্তি তো দরকার, ঠিক আছে তুমি দেখো, তুমি চারটা পাখি নিয়ে এসো টুকরা টুকরা জবাই করে টুকরা টুকরা করো, করে বিভিন্ন পাহাড়ে থুয়ে আসো টুকরা গুলা, তুই এবার তুমি ডাকো তোমার দিকে দেখো কি হয়, তাই করলেন ডাক দিল, সব পাখি ঝটপট কি জড় লেগে আস্তে চলে আসছে তার সামনে, দেখো এই যেমন মৃত পাখিগুলোর টুকরাকে পুনর্জীবিত করা হলো, ঠিক এমনি করে কেয়ামতে আমি সব মানুষকে পুনর্জীবিত করব। 260 নম্বর আয়াত বাকারা। এমনি করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন কেন, হে মানুষ আল্লাহর সঙ্গে পাল্লা করো না, আল্লাহর হুকুম হলে এরকম বাংলাদেশ একদিনে সাগর তলে গায়েব করে দিতে পারেন। আজকে যে নিউজিল্যান্ডের প্লেয়ার খেলা করতে আসে, যে কোন সেটা ছিল নাকি, নিউজিল্যান্ড বলে কোন দেশ পৃথিবীতে ছিল না, একদিনে এক রাত্রে নিউজিল্যান্ড তৈরি হয়েছে, মহাসাগরের বুক চিরে বিরাট দ্বীপ ফুটি বেরিয়ে চলে আসছে। আজকে যে মুন্সিগঞ্জ থেকে ভোলা পর্যন্ত ধলেশ্বর নদী দেখেন না, এই নদীর জীবনে কোথাও ছিল না, 1769 খ্রিস্টাব্দে হঠাৎ করে এক রাতে দেখা গেল সব ফাঁক হয়ে গেছে, নদী সৃষ্টি হয়ে গেছে, মুন্সিগঞ্জ আগে ঢাকার সঙ্গে ছিল এখন পৃথক হয়ে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। অর্থাৎ আল্লাহর সঙ্গে পাল্লা করতে গেলে হবে না, আল্লাহর বিধান মেনে চলতে হবে, যেভাবে তিনি মাস সৃষ্টি করেছেন সেইভাবে মাসকে সামনে রাখতে হবে, সেই মাসে যে মাসে যা করণীয় করে যেতে হবে, এটা নব ওটা পুরানো এই সমস্ত খেলা বাদ দিতে হবে। প্রতিদিন সকালে উঠবেন আলহামদুলিল্লাহ যা হিয়ানা বাদা আমাতানা ওয়ালাইহিন নুশুর, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবন দান করেছেন মৃত্যু দানের পরে, এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে। আমরা প্রতিদিন সকালে এই দোয়াটা পড়ি না, প্রতিদিন সকালে আমার নববর্ষ শুরু হয়, বছরে এত সাজদোষ করে লারাল্লাপ্পা করে আর হুতুম পেঁচা সাজিয়ে নববর্ষ গড়তে হবে, এটা কোথায় পেয়েছে? এগুলো বেদাতি সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি বাংলাদেশের সার্বিক জীবনে দারুণভাবে কুপ্রভাব ফেলছে, আমাদের ছেলেরা মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, এরপরও আমাদের কোন হুঁশ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, যেন ইহুকালের বিনিময়ে আমরা পরকালে জান্নাত লাভে ধন্য হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম মুসলিমিন।